কোথায় গেল আমার বুকের বাঁচা ধন, ঘাত ফ্লাইওভার কেড়ে নিল তারি জীব, কোথায় গেল আমার। আসলে হঠাৎ অল্প সময়ে হাত নিয়ে ফ্লাইওভারের এই দুর্ঘটনাকে লক্ষ্য করে যখন লিখতে বসি, তখন যারা আজকে প্রাণ হারালো তাদের মায়ের কি অবস্থা, দু চোখ যখন বন্ধ করি ও দূরেই দেখতে পাই তাদের মায়ের আর্তনাদ, বুক ফাটা কান্নার সেই চিৎকার। কোথায় গেল আমার বুকের বাঁচা ধন, ঘাতক ফ্লাইওভার কেড়ে নিল তারি জীবন, কোথায় গেল আমার বুকের বাঁচা ধন, ঘাতক ফ্লাইওভার কেড়ে নিল যে তার জীবন, ওহরে ঘাতক ফ্লাইওভার কেড়ে নিল যে তারি জীব, কোথায় গেল আমার বুকের বাঁচা ধন, ঘাতক ফ্লাইওভার কেড়ে নিল সার ছেলের জীব, হনরে ঘাতক ফ্লাইওভার কেড়ে নিল যে তার জীব, তুরে নিয়া স্বপ্ন ছিল এখন সবই মাটি হল রে, তুরে নিয়া স্বপ্ন ছিল এখন সবই মাটি হল রে, আমায় ছেড়ে রইলি কোথায় রে জাদু, আমায় ছেড়ে রইলি কোথায় জহরে দুনয়ন, ঘাতক ফ্লাইওভার কেড়ে নিল যে তার জীব, হনরে ঘাতক ফ্লাইওভার কেড়ে নিল যে তার জীব, কোথায় গেল আমার বুকের বাঁচা ধন, ঘাতক ফ্লাইওভার কেড়ে নিল যে তার জীব, হনরে ঘাতক ফ্লাইওভার কেড়ে নিল যে তার জীব, এই যাওয়া কি শেষ যাওয়া তো ফিরে কেন নাহি আসলি রে, তোর খাওয়া আর বেড বিছানায় আছে ও জাদু, তোর খাওয়া বেড বিছানায় আছে দেখে কাঁদে মন, ঘাতক ফ্লাইওভার কেড়ে নিল যে তার জীব, হনরে ঘাতক ফ্লাইওভার কেড়ে নিল যে তার জীব, কোথায় গেল আমার বুকের বাঁচা ঘাতক ফ্লাইওভার কেড়ে নিল যে তার জীবন রে, ঘাতক ফ্লাইওভার কেড়ে নিল যে তার জীব, ফিরবি আশা ছিল মনে ঘরের দরজায় বসে রইলাম রে, ফিরবি আশা ছিল মনে ঘরের দরজায় বসে রইলাম রে, আসিলি না তুই আমার কাছে রে জাদু, আসিলি না তুই আমার কাছে আসলো যে মোহর, ঘাতক ফ্লাইওভার খেড়ে নিল যে তার জীবন রে, ঘাতক ফ্লাইওভার কেড়ে নিল যে তার জীব, কোথায় গেল আমার বুকের বাঁচা ধন, ঘাতক ফ্লাইওভার কেড়ে নিল যে তার জীব নরে, ঘাতক ফ্লাইওভার কেড়ে নিল যে তার জীব, ছেলে হারা মায়ের বেতা মা না হলে বুঝবে কয়জনে রে, ছেলে হারা মায়ের ব্যথা মা না হলে বুঝবে কয়জনে রে, চোখের জলে বুক বেশে যাহিরে জাদু, চোখের জলে বুক বেশে যায় মায়ের কাঁদন, ঘাতক ফ্লাইওভার কেড়ে নিল যে তার জীবন রে, ঘাতক ফ্লাইওভার কেড়ে নিল যে তার জীবন, কোথায় গেল আমার বুকের বাঁচা থন, আর কত কাল শুন বহায় রে এই দুঃখিনীর কাঁদন রে, শুনতে নাহি চাই রে মনে ওরে মা পাগলিনীর কাঁদন। almadina.com almadina.com